পর্দা ভুল এগুলোর ব্যাপারে কিছু আমাদের শেখরা বলতেছে এগুলো সমস্যা নাই, এগুলো মুবাহ। এই ব্যাপারে মুবাহ বলে না কেউ, মাকরুহ বলে। মাকরুহ মানে হচ্ছে যা খেলে দোষ নয় কিন্তু না খাওয়াটাই উচিত, অপছন্দনীয় জিনিস মুবাহ কেউ করে না, বলে মাকরুহ। তার মানে না খাওয়াটা ভালো, তবে খেলে দোষ নেই। কিন্তু আমরা বলছি মাকরুহ ঠিকই, কিন্তু মাকরুহ হচ্ছে দুপ্রকার, মাকরুহ তাহরিমি আর মাকরুহ তানজিহি। তারা যে অর্থে মাকরুহ বলে তারা মনে করে তানজিহি, কিন্তু আমরা বলি যে মাকরুহ তাহরিমি, তার মানে হারাম। অতএব হারাম হওয়ার যে বিভিন্ন দলিল, ওরা বলে স্পষ্ট দলিল নেই, অর্থাৎ কি করে হারাম বলছেন? স্পষ্ট দলিল না থাকলে অস্পষ্ট দলিল দ্বারা তো হারাম হয়। বহু এমন জিনিস আছে শরীয়তে যা অস্পষ্ট দলিল দ্বারা হারাম হয়। যেমন স্পষ্ট দলিল নেই যে তোমরা ধানের জাকাত দাও, আছে ধানের ঔষধ দাও? আছে, নেই। কিন্তু আমরা ধানের ঔষধ দিই। স্পষ্ট দলিল নেই ধানের ব্যাপারে, জব গম এসব আছে। তারপরে ফেতরার সময় আমরা কি দিই? চাউল দিই, চাল দিই। স্পষ্ট দলিল নেই, হাদিসে আছে তোমরা ওই যে জব দাও, গম দাও, তারপরে পানির দাও, খেজুর দাও, কিন্তু আমরা ধান চাল থেকে দিই। স্পষ্ট দলিল যে থাকবে তা কোনো জরুরি না। তখন বর্তমান প্রেক্ষাপটে যে আর হাদিস বর্ণনা হবে, যেমন পরিষ্কারভাবে বলা হয় মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিসের অনেক পরিমাণ মানুষ কি করে নেশাগ্রস্ত করে তার একটু পরিমাণও হারাম, যদিও তাদের নেশা না হয়। তারপরে আল খামরু মা খামাল্লা হয়, একটা ব্যাপকভাবে শব্দ আল্লাহ রাসূল বলে গেছেন যে মদ, শুধু বর্তমানে যে মদ রয়েছে এই মদই না, বরং মদ তাকে বলে যে যে জিনিস মানুষের জ্ঞান শক্তি বিলোপ করে দেয়, মানুষের জ্ঞান শক্তি বিলোপ করে দেয়, নেশাগ্রস্ত করে দেয়, সেটাই হচ্ছে হারাম। সুতরাং সঠিক মতে এটা মাকরুহ নয়, বরং মাকরুহ হলে মাকরুহে তাহরিমি বর্জন করা উচিত। বহু শেখ বহু মাসায়ে খান বটে, এমনকি মসজিদ ইমাম সাহেব পানের বাটা মসজিদের ভিতরে মসজিদের কোণে রেখে খুব জর্দা দিয়ে পান খান, পান চিবান, মুখ লাল করে, হ্যাঁ একটা ফ্যাশন। অথচ এই জিনিস হারাম, মসজিদে বসে এই জিনিস খাওয়া বিশেষ করে জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। কি বলছেন? আমাদের দোয়া করে দোয়ার ভিতরে আমার অতীতে গুনাহ খাতা মাফ চাইতেছি, মাফ চাইতে এক পর্যায়ে এই কথা বলতে থাকি না যে আমি চুরি করেছি, আল্লাহ পাক আমার চুরির গুনাহটা মাফ করে দিবেন। অবশ্যই অবশ্যই, চুরিটা একজনের হক, তখন হক ফেরত দিতে হবে। যখন আপনি তওবা করবেন আল্লাহ আমাকে চুরির গুনাহ মাফ করে দাও, চুরির গুনাহ মাফ করে দাও মানে হলো যে আপনাকে চুরি যে জিনিস চুরি করেছেন সেই জিনিস ফেরত দিতে হবে, যে কোনো প্রকারে ফেরত দিতে হবে। আর যদি আপনি সেই লোক না পান তাহলে পরে তার নামে সৎকার করে দিতে হবে সেই জিনিস, তবে আপনার তওবা কবুল হবে। আপনি বলতে পারেন দোয়াতে, কিন্তু আপনার দোয়া কবুল হবে কিনা প্রশ্ন। আপনার দোয়া তখন কবুল হবে যখন আপনি ওই চুরির জিনিস যার কাছ থেকে চুরি করেছেন তাকে ফেরত দেবেন তখন। আজকে তওবার প্রধান শর্ত হল, বিশেষ করে হুকুকুল ইবাদ যেগুলো, যারা বান্দার হককে পাপ করে তাদের গুনাহ মাফ হবে না, তাদের তওবা কবুল হবে না যতক্ষণ না সেই হক বান্দাকে ফেরত দিয়েছে। যেমন একজন জমি লিখে নিয়েছে, আমি আমার বোনকে ফাঁকি দিয়ে জমি লিখে নিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন, হে বান্দা তুমি আগে তোমার বোনের জমিটা ফেরত দাও, তারপরে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করবো, নাচের ক্ষমা করবো না। এটা দিয়ে সাধারণ কথা, স্বাভাবিক কথা। যার কাছ থেকে হক মেরে নিয়েছি, ওই যে বিড়ালের উদাহরণটা দিয়ে থাকি না, দেখেন বিড়ালের উদাহরণ, কুয়োতে বিড়াল পড়ে গেছে, মারা পড়ে আছে, যে হুজুর আমার বিড়াল কুয়োর পানি বন্ধ করছে, এই কুয়োর পানিকে পবিত্র করার উপায় কি? তো হুজুর বলেন 40 বালতি পানি তুলে ফেলে দাও। 40 বালতি পানি তুলে ফেলে দিল, তারপরও গন্ধ যায় না, তো হুজুর তারা পবিত্র হবে কি হবে না? বলছে না আরো 40 বালতি ফেলো। সেটার নিয়মে হুজুর ঠিক মশলা দিয়েছে, তারপরও গন্ধ যায় না, 3-3 বার করার পরে হুজুর কি করতে মরা আচ্ছা মরা বিড়ালটা তুলে ফেলেছো? তো হুজুর তা তো আপনি করনি। আরে বের করবে এটা আমার কর কথা, আগে বিড়ালটা তুলে ফেলবে নাকি? বিড়ালটা থাকা অবস্থায় পানি তুলবে? বিড়ালটা তুলে ফেলে তারপরে পানি ফেললে পরে সেই কুয়োর পানি পবিত্র হবে। সুতরাং এটা হচ্ছে তোবার একটা শর্ত। পরের হক দাবিয়ে থাকলে, চুরি করে থাকলে, সুদ খেয়ে থাকলে, ঘুষ খেয়ে থাকলে, কিংবা জমি লিখিয়ে নিয়ে থাকলে, ভাইকে ফাঁকি দিয়ে লিখে নিয়ে থাকলে, কারো জমি জবরদখল করে থাকলে, কারো জোর করে জিনিস দখল করে থাকলে, সেই জিনিস দখলকৃত জিনিস ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আল্লাহর কাছে আপনার তওবা হবে না, এটা স্বাভাবিক কথা, জানার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে হ্যাঁ বাংলাদেশে বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক দেখানো হচ্ছে। কিছুদিন আগে প্রায় তিন চার মাস হবে মনে হয় আমেরিকা থেকে কল এলো, তারা বলছেন যে আমেরিকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি দেখানো হচ্ছে, এটা আমরা বিশ্বাস করবো কিনা? আমরা বলছি যে ১৪৩৩ বছর বলি পার হয়ে গেল, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জিনিস সঠিকভাবে কোন জায়গায় সংরক্ষিত আছে কিনা এর প্রমাণ কিছু নেই। সুতরাং একটা জিনিসকে নিয়ে যদি দাবি করে বলি যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি, মসজিদ বালের নামে মসজিদ আছে তাই না, সেই মসজিদে আল্লাহ রসুলের চুল রাখা আছে। তারপরে কখনো কখনো উঠছে এখানে দাঁড়ি বেরোচ্ছে, আমেরিকাতে দাঁড়ি বেরোচ্ছে, এসব গুলো বিশ্বাস করা ঠিক নয় যেহেতু এর কোন দলিল নেই। প্রমাণ থাকলে দলিল থাকলে একজন সে দাবি করলো এটা এই কি করে আমার দলিল আছে সেটা বিশ্বাস করতে, সুতরাং এতে কেউ বিভ্রান্ত হবেন না, এটা বিশ্বাস করা ঠিক নয়। অবশ্যই পড়বে, সাধারণ পাবলিক কি বোঝে, সাধারণ পাবলিক কি বোঝে তাকে যা বোঝাবে তাই বুঝবে। একজন দাঁড়িয়ে লোক যদি এসে বলে একটা হুজুরের চুল, ওরে বাবরে সত্য কথায় যদি আমরা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পাই তো তা একবার স্পর্শ করার চেষ্টা করবো, করবো না করবো না, এটা ইমানের দাবি। যদি কেউ বলে যে আল্লাহ রসুলের রুমাল, আল্লাহ আকবার, জানি না আল্লাহ রসুল রুমাল ব্যবহার করতেন কি করতেন না, ওরা দাবি করছে যে আপনার রুমাল দেখা আছে। যদি আমরা জানি যে আল্লাহ রসুলের পাগড়ি, আল্লাহ আকবার, কমসে কম একবার স্পর্শ করার চেষ্টা করবো, এটা শিরিক না। সুতরাং পাবলিকের দোষ মানে যারা প্রচার করছে তাদের দোষ, তারা এভাবে মানে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে, সুতরাং আমাদের তাদের ধোকা খাওয়া উচিত না। আচ্ছা মহিলাদের আমাদের গেছে না যায়নি, মহিলাদের আমাদের প্রশ্ন গেছে বলুন। আমাদের দেশে যারা লন্ডনে কাজের জন্য যাচ্ছে, কি কাজের জন্য আপনি আপনার দেশের কথা বলুন, আপনি বাংলাদেশের কথা বলুন, ইন্ডিয়ার কথা বলুন, যে দেশ কি বলে বেশার লাইসেন্স দিয়ে বেশারের কাছ থেকে পয়সা নেয়, মদের লাইসেন্স দিয়ে মদের কাছে পয়সা নেয়, অশ্লীল সিনেমা করার জন্য ইন্ডাস্ট্রি সেখান থেকে অনুমতি দিয়ে অনুমোদন দিয়ে পয়সা নেয়, যেখান থেকে ওই নোংরা বা মানে অবৈধ ব্যবসা আছে সেই ব্যবসার কাছ থেকে আপনার কি বলে ওটাকে ট্যাক্স নেয়, ট্যাক্স নেয় অবৈধ ব্যবসার ট্যাক্স নেয়, তো অবৈধ টাকা পাওয়া নেই সরকারের, কিন্তু সরকারে শুধু অবৈধই জিনিস না অবৈধ জিনিসও আছে। সুতরাং সেই সরকারের চাকরি করা বা সেই তার কাছ থেকে পয়সা নেওয়া হারাম নয়। মাঝে মধ্যে অনেক ভাইরা বলছে আমার ডিস্ট্রিক্টের লোক আছে, তারা বলছে যে রেস্টুরেন্ট এর সরাসরি আপনার মধ্যে আপনার নিজের ব্যবসা করলে আলাদা কথা, সরাসরি যদি ওই পয়সা দেয় আলাদা কথা, কিন্তু আমি যখন সরকারের নব তখন আমি জানি না সরকার কি দিচ্ছে। যেমন হাবিব ভাই আপনি মদের ব্যবসা করেন, আপনি মদের ব্যবসা করেন, আপনার জমি জায়গা আছে আমি জানি, আপনার ছেলেরা চাকরি করে আমি জানি, আমি আপনি আমাকে দাওয়াত দিলেন, আমার দাওয়াত খাওয়া যায় জানা যায়, একই প্রশ্ন আমি আপনার বাড়িতে দাওয়াত খেতে পারি, যেহেতু আপনার শুধু মদের ব্যবসা না আপনার কি আছে হালাল সম্পত্তিও আছে, আপনার ছেলেরা চাকরির উপরে হালাল পয়সা পায়, সুতরাং আপনার এটাকে বলে মালে মাহলুক, তার মানে হালাল হারাম মিশ্রিত। কিন্তু আপনি যে আমাকে দাওয়াত করে শুধু মদের পয়সা দিয়ে খাওয়াবেন, এটা কি নির্দিষ্ট আছে? যদি নির্দিষ্ট থাকে মদ থেকে কি দেওয়া হয় তাহলে হারাম। এই দেশ থেকে হয়তো মহিলার ফোন থেকে আমার টাকা উৎপাদন হইতেছে সকালে, কিন্তু ওই দেশে উৎপাদনটা সকালে উঠাতে বিভিন্ন রকম আছে, হালাল হারাম সব রকমই আছে, শুধু হারাম নয়, বরং কিছু হালাল আছে কিছু হারাম আছে। আজান সম্বন্ধে একটা প্রশ্ন, আজানের মাধ্যমে কি আল্লাহ লম্বা টান, লম্বা টান দেয়? আকবর মানে হচ্ছে তবলা, ঢোল তবলা, আল্লাহ আকবর যারা বলে তার হচ্ছে আল্লাহ হচ্ছে ঢোল তবলা। ওই যে বলো না যে যারা জানে না তারা ক্ষমা চাইতে গিয়ে নিজেকে গালি দিয়ে বসে, তো এই অবস্থা। আল্লাহ একবার মানে হচ্ছে আল্লাহ ঢোল তবলা, বুঝতে পারলেন? অতএব আল্লাহ একবার নালারা টেনে একবারে টানা হবে না, কিন্তু জাহেদারা এখানে সৌদিও করে, এরকম অনেক সৌদিও আছে তারা এরকম করে, আমাদের বাঙালিরা তো করতেই পারে, কারণ তাদের তো তাল জ্ঞান নাই, কিন্তু এরা নিজেদের ভাষা অথচ সেটাকে মানে ঠিক করতে পারে না। হ্যাঁ, অনেকে বলে হাইয়া কত রকম হাইয়া, যেটা বলে মোট কথা সঠিক ভাবে না বললে পরে মানে পাল্টে যাবে। সুতরাং সেই মসজিদকে সাবধান করা দরকার, সতর্ক করা দরকার, যে মসজিদ আজান হয় তাকে যেভাবে হোক বুঝিয়ে বলে বলে তাকে যেন আজানটা ঠিক মতো শিখিয়ে দেওয়া দরকার।